إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. شه بوليلو راجا بادشارا جخن كونو جانپده پروبیش کره تخن اوهاكه بیپرجست کریا دائے ایبان شکن کار مرجدبان بیکتی در کے اپدست کره یارو ایروپی کری بے. وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَا يَرْجِعُ الْمُرْسَلُونَ. امی تاہا دن نکوٹ گڑھو کن پاٹائی تیا چھے دیکھی دوترا کیلو یا فیلی آسے. فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ بَلْ أَنْتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ. دوت سلائمان نکوٹ آشیل سلائمان بولیلو تمرا کی آما کے دھان شمپد دیا شارج کرتے چھو اللہ آما کے جہا دیا چھن তাহা তোমাদেরকে যাহা দিয়াছেন তা হইতে উৎকৃষ্ট অথচ তোমরা তোমাদের উপর ঢৌকন লইয়া উৎফুল্ল বোধ করিতেছ. ولنخرجنهم منها أذلة وهم صاغرون. وهذا نکوت فریا جاؤ امی ابوشوی وهذا برد لویا شیبو ایک شنینو بحینی جار مقابل کری با شکتی وهذا نائن امی ابوشوی وهذا که شکانو ایت بوشکر کری با لانچی تو بھاوے ایبن وهارا ہوئی بے ابونومی تو. قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين. سليمان আরো বলিল হে আমার পরিষদ বর্গ তাহার আত্মসমর্পণ করিয়া আমার নিকট আসিবার পূর্বে তোমাদের মধ্যে কে তাহার সিংহাসন আমার নিকট লইয়া আসিবে. قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. এক শক্তিশালী জিন বলিল আপনি আপনার স্থান হইতে উঠিবার পূর্বেই আমি উহা আনিয়া দিব এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান বিশ্বস্ত. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. كتابر جان جهر چلو شه بوللو আপনি চক্ষুর পলক ফেলিবার পূর্বেই আমি হুয়া আপনাকে আনিয়া দিব. সুলায়মান যখন উহার সম্মুখে রক্ষিত অবস্থায় দেখিল তখন সে বলিল ইয়া আমার প্রতিপালকের অনুগ্রহ যাহাতে তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ. যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই কল্যাণের জন্য এবং যে অকৃতজ্ঞ সে জানিয়া রাখুক যে আমার প্রতিপালক অভাবমুক্ত মহানুভব. قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون. سليمان بوليلو